সূরা আল আম্বিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। অতি নিকটে আসিয়া গিয়াছে লোকদের হিসাব নিকাশের সময়, অথচ তাহারা এখনো গাফিলতির মধ্যে বিমুখ হইয়া পড়িয়া রহিয়াছে। তাহাদের রবের তরফ হইতে তাহাদের নিকট যে নূতন নসিহতের বিধানই আসে, উহাকে তাহারা অবজ্ঞার সঙ্গে শোনে আর খেলার মধ্যে ডুবিয়া থাকে। লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসারু নাজওয়া আল্লাযিনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিছলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। তাহাদের মন থাকে অন্য কোন চিন্তা ভাবনায় মশগুল, আর জালিমরা পরস্পরে গোপন আলোচনা করে যে এই ব্যক্তি তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছুই নয়, তাহা হইলে কি তোমরা দেখিয়া শুনিয়াও জাদুর ফাঁদে জড়াইয়া পড়িবে? قال ربي يعلم القول في السماء والارض وهو السميع العليم। রাসূল বলিলেন, আমার রব সেই সব কথাই জানেন যাহা আসমান ও জমিনে বলা হয়, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। بل قالوا اضغاث احلام بل افتراه بل هو شاعر فلياتنا بايه كما ارسل الاولون। তাহারা বলে, বরং ইহা তো আজেবাজে স্বপ্ন, বরং ইহা তাহার মন গড়া, বরং এই ব্যক্তি তো কবি, নতুবা সে কোনো নিদর্শন আনুক যেমন করিয়া প্রাচীনকালের রাসূলগণ নিদর্শন সহকারে প্রেরিত হইয়াছিল। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। অথচ ইহাদের পূর্বে আমরা ধ্বংস করিয়াছি এমন কোন জনবসতি ঈমান আনে নাই, আর এখন কি ইহারা ঈমান আনিবে? ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন। আর হে মুহাম্মদ, তোমার পূর্বেও আমরা মানুষকেই রাসূল বানাইয়া পাঠাইয়াছিলাম, যাহাদের প্রতি আমরা ওহি পাঠাইতাম, তোমরা যদি নাই জানো তাহা হইলে আহলি কিতাব লোকদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখো। ওয়ামা জাআলনাহুম জাসাদাল লা ইয়াকুলুনা আত-তাআম ওয়ামা কানু খালিদিন। সেই রাসূলগণকে আমরা এমন কোন দেহ অবয়ব দেই নাই যে তাহারা খাইতো না আর তাহারা চিরঞ্জীব ছিল না। তুম্মা সাদাকনাহুমুল ওয়া'দা ফা আনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফিন। তারপর লক্ষ্য করো, শেষ পর্যন্ত আমরা তাহাদের সহিত কৃত ওয়াদা পূর্ণ করিয়াছি এবং তাহাদিগকে যাহাকে যাহাকে আমরা চাহিয়াছি বাঁচাইয়াছি, আর সীমালঙ্ঘনকারী দিগকে ধ্বংস করিয়া দিয়াছি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমরা তোমাদের প্রতি এমন একখানি কিতাব পাঠাইয়াছি যাহার মধ্যে তোমাদের কথারই উল্লেখ রহিয়াছে, তোমরা কি বুঝিতে পারো না? وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين। কত অত্যাচারী জনবসতিকেই তো আমরা পিষিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছি এবং তাহাদের পর আমরা অন্য জাতিকে উত্থিত করিয়াছি। فلما أحسوا بأسنا إذا هم منها يركضون। তাহারা যখন আমাদের আজাব অনুভব করিতে পারিল তখন তাহারা দ্রুত পালাইতে লাগিল। লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। পালাইও না, তোমরা চলিয়া যাও তোমাদের সেই সব ঘরবাড়িতে ও আয়েশ আরামের সামগ্রীর মধ্যে যাহা লইয়া তোমরা মহা আরামে নিমগ্ন ছিলে, সম্ভবত তোমাদের নিকট জিজ্ঞাসা করা হইবে। قالوا يا ويلنا إنا كنا ظالمين। তাহারা বলিতে লাগিল, হায় আমাদের দুর্ভাগ্য, নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম। فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين। তাহারা এই চিৎকারই করিতে থাকিল যতক্ষণ না আমরা তাহাদিগকে চূর্ণ ভস্মে পরিণত করিয়া দিয়াছি। জীবনের সামান্যতম স্ফুরণও তাহাদের মধ্যে অবশিষ্ট ছিল না। এই আসমান ও জমিন এবং ইহাদের মধ্যে আর যাহা কিছু আছে সেসব আমরা খেলার ছলে সৃষ্টি করি নাই। لو اردنا ان نتخذ له ولاتخذناه من لدنا ان كنا فاعلين আমরা যদি কোনো খেলনা বানাইতে চাইতাম আর ইহাই আমাদের করণীয় হইতো তাহা হইলে নিজ হইতেই তাহা করিয়া লইতাম, বরং আমরা তো বাতিলের উপর সত্যের আঘাত হানিয়া থাকি। بل نقذف بالحق على الباطل فيدمغه فاذا هو زاهق ولكم الويل مما تصفون যাহা বাতিলের মাথা চূর্ণ করিয়া দেয় এবং তাহা দেখিতে দেখিতেই বিলীন হইয়া যায়, আর তোমাদের জন্য ধ্বংস অবধারিত সেই সব কারণে যাহা তোমরা রচনা করিতেছ। فله من في السماوات والارض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون জমিন ও আসমানে যে যে মাখলুকি আছে তাহা সবই তাহারই, আর যেসব ফেরেশতা তাহার নিকট রহিয়াছে তাহারা না নিজ দিগকে বড় মনে করিয়া তাহার বন্দেগি করিতে অলসতা করে আর না পরিশ্রান্ত হয়। তাহারা রাত্র দিন তাহারই তসবি করিতে ব্যস্ত থাকে এবং এক বিন্দুও ক্লান্ত না। তাহাদের মৃত্তিকা নির্মিত উপাস্য কি এমন যে নির্জীব নিষ্প্রাণকে প্রাণ ও জীবন দিয়া চলমান করিয়া দিতে পারে? যদি আসমান ও জমিনে এক আল্লাহ ছাড়া আরো ইলা হইত তাহা হইলে উভয়েরই শৃঙ্খলা ব্যবস্থা বিনষ্ট হইয়া যাইত। অতএব এই লোকেরা যেসব কথা বলিয়া বেড়ায় আরশের মালিক আল্লাহ সেসব হইতে পাক ও পবিত্র। তিনি নিজের কাজের ব্যাপারে দায়ী নহেন বরং তাহারা সবাই দায়ী। أَمِ اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ هَذَا ذِكْرُ مَن مَّعِيَ وَذِكْرُ مَن قَبْلِي بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ فَهُمْ مُعْرِضُونَ তাহারা কি তাহাকে ত্যাগ করিয়া অন্য ইলা বানাইয়া লইয়াছে? তাহাদিগকে বলো, পেশ করো তোমাদের দলিল প্রমাণ, এই কিতাব উপস্থিত যাহাতে আমার সমকালীন লোকদের জন্য নসিহত রহিয়াছে, আর সেই কিতাব সমূহ উপস্থিত যাহাতে আমার পূর্ববর্তীকালের লোকদের জন্য নসিহত ছিল, কিন্তু ইহাদের অনেক লোকই প্রকৃত ব্যাপার সম্পর্কে অজ্ঞ, এই জন্য তাহারা বিমুখ হইয়া রহিয়াছে। আমরা তোমার পূর্বে যে রাসূলই পাঠাইয়াছি তাহাকে এই ঐহি দিয়াছি যে আমি ছাড়া আর কোন মাবুদ নাই, অতএব তোমরা আমারই দাসত্ব করো। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون ইহারা বলে রহমান দয়াময় সন্তান গ্রহণ করিয়াছে, সুবহানাল্লাহ, তাহারা তো বান্দা মাত্র, তাহাদিগকে সম্মানিত করা হইয়াছে। لا يسبقونه بالقول وهم بأمره يعملون তাহার সম্মুখে তাহারা আগ বাড়াইয়া কথা বলে না, বাস শুধু তাহারই হুকুম মতো কাজ করিয়া যায়। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون যাহা কিছু তাহাদের সম্মুখে আছে তাহাও তিনি জানেন, আর যাহা কিছু তাহাদের অজ্ঞাত সেই বিষয়েও তিনি অবহিত। তাহারা কাহার পক্ষে সুপারিশ করে না, শুধু তাহাদের জন্য করে যাহার পক্ষে সুপারিশ শুনিতে আল্লাহ সম্মত, আর তাহারা তাহার ভয়ে ভীত সন্ত্রস্ত। ফাযালিকা নাজযীহু জাহান্নাম তাহাদের মধ্যে হইতে যদি কেউ বলিয়া বসে যে আল্লাহ ছাড়া আমিও একজন ইলাহ, তাহাকে আমরা জাহান্নামের শাস্তি দিব। আমাদের নিকট জালিমদের কর্মের প্রতিফল ইহাই। أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ যে লোকেরা অস্বীকার করিয়াছে তাহারা কি চিন্তা করে না যে এই আসমান ও জমিনের সবকিছুই মিলিত অবস্থায় ছিল, অতঃপর আমরা এইগুলিকে আলাদা আলাদা করিয়া দিয়াছি এবং পানি হইতে প্রতিটি জীবন্ত জিনিসকে সৃষ্টি করিয়াছি, তাহারা কি স্বীকার করে না? وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ আর আমরা জমিনে পাহাড় দাঁড় করাইয়া দিয়াছি যেন উহা তাহাদিগকে লইয়া ঢলিয়া না পড়ে, এবং উহাতে প্রশস্ত পথ বানাইয়া দিয়াছি, সম্ভবত লোকেরা নিজেদের পথ জানিয়া লইতে পারিবে। আর আসমানকে আমরা এক সুরক্ষিত ছাদ বানাইয়া দিয়াছি, কিন্তু এই লোকেরা এইসব নিদর্শনের প্রতি ভ্রুক্ষেপ মাত্র করে না। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون তিনি তো আল্লাহ যিনি রাত ও দিন বানাইয়াছেন এবং সূর্য ও চন্দ্রকে পয়দা করিয়াছেন, সকলেই এক একটি কক্ষপথে সাঁতার কাটিতেছে। وما جعلنا لبشر من قبلك الخلد افئن مت فهم الخالدون আর চিরন্তন জীবন্ত আমরা তোমার পূর্বের কোন মানুষের জন্য সাব্যস্ত করিয়া দেই নাই, তুমি যদি মরিয়া যাও তবে এই লোকেরা কি চিরদিন বাঁচিয়া থাকিবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন প্রত্যেক জীবন্ত সত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে, আর আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলিয়া তোমাদের সকলের পরীক্ষা করিতেছি, শেষ পর্যন্ত তোমাদের সকলকেই আমাদের দিকে ফিরিয়া আসিতে হইবে। এই সত্য অমান্যকারীরা যখন তোমাকে দেখিতে পায় তখন তোমার প্রতি বিদ্রুপ ও ঠাট্টা করে, বলে এই কি সেই ব্যক্তি যে তোমাদের উপাস্যগণের উল্লেখ করিয়া থাকে? আর তাহাদের নিজেদের অবস্থা এই যে তারা রহমানের জিকরের অস্বীকারী, মানুষকে দ্রুততা ও তাড়াহুড়ার প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হইয়াছে। سأريكم آياتي فلا تستعجلون এখন আমি তোমাদিগকে নিজের নিদর্শন সমূহ দেখাইয়া দিতেছি, তোমরা তাড়াহুড়া করিতে বলিও না। ويقولون متى هذا الوعد ان كنتم صادقين এই লোকেরা বলে আচ্ছা এই হুমকি পূর্ণ হইবে কবে যদি তোমরা সত্যবাদী হও? لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون هاي এই কাফিরগণ যদি সেই সময়ের কথা কিছু জানিতে পারিত যখন ইহারা না নিজেদের মুখ আগুন হইতে বাঁচাইতে পারিবে, না নিজেদের পিঠ, আর না ইহাদের নিকট কোন দিক হইতে সাহায্য পৌঁছিবে। بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون সেই বিপদ আকস্মিকভাবে আসিবে এবং ইহাদিগকে এমন ভাবে হঠাৎ করিয়া চাপিয়া ধরিবে যে ইহারা না উহাকে দমন করিতে পারিবে আর না এক মুহূর্তকাল ইহারা অবসর পাইবে। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ ঠাট্টা বিদ্রুপ তো তোমাদের পূর্বের নবী রাসূলগণকেও করা হইয়াছে, কিন্তু এই ঠাট্টা বিদ্রুপকারী লোকেরা সেই জিনিসের ফেরে পড়িতে বাধ্য হইবে যাহা নিয়ে ইহারা ঠাট্টা বিদ্রুপ করিতেছিল। قُلْ مَنْ يَكْلَؤُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمَنِ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُعْرِضُونَ হে মুহাম্মদ, ইহাদিগকে বলো, কে আছে এমন যে রাত্র ও দিনে তোমাদিগকে রহমান হইতে রক্ষা করিতে পারে, কিন্তু ইহারা নিজেদের রবের নসিহত হইতে বিমুখ হইয়া যাইতেছে। أَمْ لَهُمْ آلِهَةٌ تَمْنَعُهُمْ مِنْ دُونِنَا لَا يَسْتَطِيعُونَ نَصْرَ أَنْفُسِهِمْ وَلَا هُمْ مِنَّا يُصْحَبُونَ তাহাদের কি এমন কিছু ইলা আছে যাহারা আমাদের বিরুদ্ধে তাহাদিগকে সাহায্য করিবে? তাহারা তো না নিজ দিগকে সাহায্য করিতে পারে, না আমাদের কোনো সাহায্য সহযোগিতা তাহারা লাভ করিবে। بَلْ مَتَّعْنَا هَؤُلَاءِ وَآبَاءَهُمْ حَتَّى طَالَ عَلَيْهِمُ الْعُمُرُ أَفَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا أَفَهُمُ الْغَالِبُونَ عشر قطع اي جي اي لوگ دیگو کے ایبان ایہا در پوربو پروش دیگو کے আমরা জীবনের নানা সামগ্রী দান করিয়া চলিয়াছি, শেষ পর্যন্ত তাহারা দিনের নাগাল পাইয়াছে। কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহি ওয়ালা ইয়াসমাউস সুম্মু দুআ ইযা মা ইউনযারুন কিন্তু তাহারা কি দেখে না যে আমরা জমিনকে নানা দিক দিয়ে সংকুচিত করিয়া আনিতেছি, তবুও কি তাহারা জয়ী হইবে? ইহাদিগকে বলিয়া দাও, আমি তো ওহির ভিত্তিতে তোমাদিগকে সাবধান করিতেছি, কিন্তু বধির লোকেরা কোনো ডাক শুনিতে পায় না যখন তাহাদিগকে সাবধান করা হয়। আর যদি তোমার রবের আজাব তাহাদিগকে সামান্য পরিমাণ স্পর্শ করিয়া যায়, তাহা হইলে তাহারা তৎক্ষণি চিৎকার করিয়া উঠিবে, হায় আমাদের দুর্ভাগ্য, নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ কিয়ামতের দিন আমরা সঠিক ও নির্ভুল ওজন করার দাঁড়িপাল্লা সংস্থাপন করিব, ফলে কোন লোকের প্রতি বিন্দু পরিমাণও জুলুম হইবে না। যাহার বিন্দু পরিমাণও কৃতকর্ম থাকিবে তাহাও আমরা সম্মুখে লইয়া আসিব, আর হিসাব সম্পূর্ণ করার জন্য আমরাই যথেষ্ট। ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين পূর্বে আমরা মূসা ও হারুনকে ফুরকান, আলো ও জিকর দান করিয়াছি সেই মুত্তাকি লোকদের কল্যাণের জন্য। الذين يخشون ربهم بالغيب وهم من الساعه مشفقون যাহারা না দেখিয়া নিজেদের রবকে ভয় করে, আর যাহারা সেই সময়ের ভয়ে ভীত সন্ত্রস্ত। وهذا ذكر مبارك انزلناه افانتم له منكرون এখন এই বরকতওয়ালা জিকর আমরা নাজিল করিয়াছি, তৎসত্ত্বেও কি তোমরা উহা মানিয়া লইতে অস্বীকার করিবে? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন ইহার পূর্বে আমরা ইব্রাহিমকে তাহার সতর্ক বুদ্ধি ও সত্যের জ্ঞান দান করিয়াছিলাম, আর আমরা তাহাকে খুব ভালোভাবেই জানিতাম। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون স্মরণ করো সেই সময়ের কথা যখন সে তাহার পিতা ও নিজ জাতির লোকজনকে বলিয়াছিল, এই মূর্তিগুলি কি রকম যেগুলির জন্য তোমরা পাগল প্রায় হইয়া আছো? قالوا وجدنا آباءنا তাহারা জবাবে বলিল, আমরা আমাদের বাপদাদাকে এইগুলির ইবাদত করিতে দেখিয়াছি। قال لقد كنتم انتم واباؤكم في ضلال مبين সে বলিল, তোমরাও গোমরা আর তোমাদের বাপদাদারাও সুস্পষ্ট গোমরাহির মধ্যে পড়িয়াছিল। قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين তাহারা বলিল, তুমি কি আমাদের সম্মুখে তোমার আসল চিন্তা বিশ্বাস পেশ করিতেছো না ঠাট্টা করিতেছো? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين সে বলিল, না বরং প্রকৃতপক্ষে তোমাদের রব তিনি যিনি জমিন ও আসমানের রব এবং এইগুলির সৃষ্টিকর্তা, এই বিষয়ে আমি তোমাদের সম্মুখে সাক্ষ্য দিতেছি। وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين আর আল্লাহর কসম, আমি তোমাদের অনুপস্থিতির সময়ে অবশ্যই তোমাদের মূর্তিগুলির খবর লইব। فجعلهم جذاذا الا كبيرا لهم لعلهم اليه يرجعون ইহার পর সে সেইগুলিকে টুকরা টুকরা করিয়া ফেলিল আর উহাদের কেবল বড় মূর্তিটিকে অক্ষত রাখিয়া দিল যেন তাহারা উহার প্রতি লক্ষ্য আরোপ করে। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين বলতে লাগিল, আমাদের উপাস্যগুলির এই রূপ অবস্থা কে করিয়াছে? সে তো বড়ই জালিম। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم কেহ কেহ বলিল, আমরা এক যুবককে এগুলির কথা বলিতে শুনিয়াছি যাহার নাম ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون তাহারা বলিল, তাহা হইলে তাহাকে ধরিয়া আনো সকলের সম্মুখে যেন লোকেরা দেখিতে পায় তাহাকে কিরূপ শাস্তি দেওয়া হয়। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم তাহারা জিজ্ঞাসা করিল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যগণের সহিত এইরূপ ব্যবহার করিয়াছ? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون সে বলিল, বরং এই সব কিছু এইগুলির মধ্যেকার এই সর্দারি করিয়াছে, এই উপাস্যগণকে জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলিতে পারে। فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون এই কথা শুনিয়া তাহারা নিজেদের মনের দিকে ফিরিয়া তাকাইল এবং বলিতে লাগিল, আসলে তোমরা নিজেরাই তো জালিম। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون কিন্তু পরে আবার তাহাদের মত বদলাইয়া গেল এবং বলিল, তুমি তো জানো যে ইহারা কথা বলে না। قال افتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم اف لكم ولما تعبدون من دون الله افلا تعقلون ইব্রাহিম বলিল, তাহা হইলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়া সেই সব জিনিসের পূজা করো যারা তোমাদের না কোনো উপকার করিতে পারে না কোনো ক্ষতি? ধিক তোমাদের জন্য আর তোমাদের এই উপাস্যগুলির জন্য, আল্লাহকে বাদ দিয়া তোমরা যেগুলির পূজা করিতেছ তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين তারা বলিল, ইহাকে আগুনে জ্বালাইয়া পুড়াইয়া ফেল আর তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি কিছু করিতেই হয়। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আমরা বলিলাম, হে আগুন, ঠান্ডা হইয়া যাও এবং শান্তিময় হইয়া যাও ইব্রাহিমের প্রতি। وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ তারা ইব্রাহিমের সহিত অন্যায় আচরণ করিতে চাহিয়াছিল কিন্তু আমরা তাহাদিগকে নিকৃষ্টভাবে ব্যর্থ করিয়া দিলাম। وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ আর আমরা তাহাকে ও লুতকে বাঁচাইয়া সেই অঞ্চলের দিকে লইয়া গেলাম যেখানে আমরা দুনিয়াবাসীর জন্য বিপুল বরকত রাখিয়া দিয়াছিলাম। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَالِحِينَ অতঃপর আমরা তাহাকে দান করিয়াছি পুত্র ইসহাককে এবং ইহার উপর অতিরিক্ত ইয়াকুবকে এবং প্রত্যেককে আমরা নেককার বানাইয়াছি। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আর আমরা তাহাদিগকে ইমাম বানাইয়া দিয়েছি, তাহারা আমাদের হুকুম অনুসারে লোকদিগকে পথ নির্দেশ করিতেছিল এবং আমরা তাহাদিগকে ওহির সাহায্যে সর্বপ্রকার নেক কাজ করার এবং নামাজ কায়েম করা ও যাকাত দেওয়ার হেদায়েত দান করিয়াছি, আর তাহারা নিজেরা ছিল আমাদের ইবাদতকারী। وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ আর লুতকে আমরা হুকুম ও ইলম দান করিলাম, আর তাহাকে সেই জনবসতি হইতে বাহির করিয়া আনিলাম যাহার অধিবাসীরা কদর্য ধরনের কাজ করিতেছিল। প্রকৃতপক্ষে তাহারা ছিল অতিশয় খারাপ ফাসিক জাতি। وَأَدْخَلْنَاهُ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ আর লুতকে আমরা আমাদের নিজেদের রহমতের মধ্যে শামিল করিয়া লইলাম, সে নেককার লোকদের মধ্যকার একজন ছিল। وَنُوحًا إِذْ نَادَى مِن قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ আর এই একই নিয়ামত আমরা নূহকেও দিয়েছিলাম। স্মরণ কর, এইসবের পূর্বে সে যখন আমাদিগকে ডাকিয়াছিল আমরা তাহার দোয়া কবুল করিয়া লইলাম এবং তাহাকে ও তাহার ঘরের লোকদিগকে মহা যন্ত্রণা হইতে মুক্তি দান করিলাম। وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ আর আমরা সেই লোকদের মোকাবেলায় তাহার সাহায্য করিয়াছি যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল, তাহারা খুবই খারাপ লোক ছিল, ফলে আমরা তাহাদের সকলকেই ডুবাইয়া দিলাম। وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين আর এই নিয়ামত দিয়া আমরা দাউদ ও সুলাইমানকেও ধন্য করিয়াছি। স্মরণ করো সেই সময়ের কথা যখন তাহারা উভয়ে একটি ক্ষেতের মামলায় ফয়সালা দান করিতেছিল, যেখানে অপর লোকদের ছাগলগুলি রাত্রিবেলা ছড়াইয়া পড়িয়াছিল আর আমরা তাহাদের বিচারকে নিজেরাই পর্যবেক্ষণ করিতেছিলাম। তখন আমরা সুলাইমানকে সঠিক ফয়সালা বুঝাইয়া দিলাম, অথচ হুকুম ও ইলম আমরা দুজনকেই দিয়েছিলাম। দাউদের সঙ্গে আমরা পর্বতমালা ও পক্ষীকুলকেও নিয়ন্ত্রিত ও অনুগত করিয়া দিয়েছিলাম, তারা তসবি পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত, এই কাজের কর্তা আমরাই ছিলাম। আর আমরা তাহাকে তোমাদের কল্যাণের জন্য বর্ম বানাইবার শিল্প শিক্ষা দিয়াছিলাম যেন তোমাদিগকে পরস্পরের আঘাত হইতে রক্ষা করিতে পারে, তাহা হইলে কি তোমরা শকর গুজার হইবে? আর সুলাইমানের জন্য আমরা তীব্র বায়ুকে অনুগত ও নিয়ন্ত্রিত করিয়াছিলাম, উহা তাহার হুকুমে সেই দেশের দিকে প্রবাহিত হইতেছিল যে দেশে আমরা বিপুল বরকত দান করিয়াছি, আমরা সব বিষয়েই পুরোপুরি অবহিত। আর শয়তানগুলির মধ্য হইতে আমরা এমন অনেককে তাহার অনুগত ও অধীন বানাইয়া দিয়াছিলাম যাহারা তাহার জন্য ডুবুরির কাজ করিত, ইহা ছাড়া আরো অনেক কাজ তাহার হুকুমে করিত, এই আমরাই ছিলাম ইহাদের সকলের সংরক্ষণকারী। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين আর এই একই বুদ্ধিমত্তা হুকুম ও ইলমের নিয়ামত আমরা আয়ুবকে দিয়েছিলাম। স্মরণ করো, যখন সে তাহার রবকে ডাকিয়াছিল, আমি রোগাক্রান্ত হইয়া পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আমরা তাহার দোয়া কবুল করিয়া লইলাম, তাহার যে কষ্ট ছিল তাহা দূর করিয়া দিলাম, আর তাহাকে কেবল তাহার পরিবার পরিজনই দেই নাই, বরং তাহাদের সঙ্গে অনুরূপ সংখ্যক আরো দিলাম নিজের বিশেষ রহমত হিসেবে, আর এই জন্য যে ইহা ইবাদতকারী লোকদের জন্য একটি শিক্ষা ও স্মারক হইবে। আর এই নিয়ামতই আমরা ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলকে দিয়াছি, ইহারা ধৈর্যশীল লোক ছিল। وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُمْ مِنَ الصَّالِحِينَ আর তাহাদিগকে আমরা স্বীয় রহমতের মধ্যে শামিল করিয়া লইলাম, কেননা তাহারা নেককার লোকদের অন্তর্ভুক্ত ছিল। وَظَنُّونِ إِذْ هَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ আর মাছওয়ালাকে আমরা ধন্য করিয়াছি। স্মরণ করো, সে যখন ক্রুদ্ধ হইয়া চলিয়া গিয়াছিল আর মনে করিয়াছিল যে আমরা বুঝি তাহাকে ধরিতে সক্ষম হইব না, শেষ পর্যন্ত সে অন্ধকারের মধ্যে হইতে ডাকিয়া উঠিল, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, পবিত্র মহান তোমার সত্তা, আমি অবশ্যই অপরাধী। তখন আমরা তাহার দোয়া কবুল করিয়া লইলাম এবং দুশ্চিন্তা হইতে তাহাকে মুক্তি দিলাম, আর আমরা মুমিনদিগকে এমনি করিয়া রক্ষা করিয়া থাকি। وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ আর জাকারিয়ার কথা স্মরণ করো, যখন সে তাহার রবকে ডাকিয়া বলিয়াছিল, হে আমার পরওয়ারদিগার, আমাকে একাকী ছাড়িও না, সর্বোত্তম উত্তরাধিকারী তো তুমি। فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين অতঃপর আমরা তাহার দোয়া কবুল করিলাম আর তাহাকে দিলাম ইয়াহিয়া এবং তাহার স্ত্রীকে ইহার জন্য যোগ্য করিয়া দিয়াছিলাম, এই লোকেরা পুণ্যের কাজে প্রাণপণ চেষ্টা করিতেছিল, আমাকে তাহারা আগ্রহ ও ভয় সহকারে ডাকিত এবং আমাদের সম্মুখে ছিল বিনয় অবনত। والتي احصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها ايه للعالمين আর সেই মহিলা যে নিজের সতীত্বের পবিত্রতা রক্ষা করিয়াছিল, আমরা তাহার গর্ভে স্বীয় রূহ ফুকিয়া দিলাম এবং তাহাকে ও তাহার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক উজ্জ্বল নিদর্শন বানাইয়া দিলাম। ان هذه امتكم امه واحده وانا ربكم فاعبدون তোমাদের এই উম্মত প্রকৃতপক্ষে একই উম্মত, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। وتقطعوا امرهم بينهم كل الينا راجعون কিন্তু তাহারা নিজেদের দিনকে টুকরা টুকরা করিয়া ফেলিয়াছে, সকলকে আমারই কাছে ফিরিয়া আসিতে হইবে। সুতরাং যে নেক আমল করিবে, এ অবস্থায় যে সে মুমিন, তাহার কাজের কোনো অমর্যাদা করা হইবে না, আর আমরা তাহা লিখিয়া রাখিতেছি। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون ইহা সম্ভব নয় যে যে জনপদকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি উহার অধিবাসীরা আবার ফিরিয়া আসিবে। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করিয়া দেওয়া হইবে এবং তাহারা সকল উচ্চতা ডিঙাইয়া বাহির হইয়া পড়িবে, এবং সত্য সঠিক ওয়াদা পূর্ণ হওয়ার সময় নিকটবর্তী হইয়া আসিবে, তখন কাফিরদের চক্ষু সহসা বিস্ময়ে বিস্ফোরিত হইয়া যাইবে। ইন্নাকুম ওয়ামা তা'বুদুন মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। তারা বলিবে, হাই আমাদের দুর্ভাগ্য, আমরা এই জিনিস সম্পর্কে একেবারে গাফিলতির মধ্যে পড়িয়াছিলাম, বরং আমরা অপরাধী ছিলাম। তাহাদিগকে বলা হইবে, তোমরা ও তোমাদের সেই সব মাবুদ যাহাদের তোমরা পূজা উপাসনা করিতে, জাহান্নামের ইন্ধন হইবে, তোমাদিগকেও সেইখানে যাইতে হইবে। লাউ কানা হাউলাই আলিহাতান মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফীহা খালিদুন। ইহারা যদি সত্যই ইলাহ হইত তবে তাহারা নিশ্চয়ই সেখানে যাইত না, অতঃপর সকলকেই চিরদিন সেইখানে থাকিতে হইবে। لهم فيها زفير وهم فيها لا يسمعون সেখানে তাহারা কানফাটা আর্তনাদ করিতে থাকিবে, আর অবস্থা এই হইবে যে সেখানে তাহারা কোনো আওয়াজই শুনিতে পাইবে না। ان الذين سبقت لهم من الحسنى اولئك عنها مبعدون অবশ্য যাহারা আমাদের নিকট হইতে কল্যাণ লাভ করিবে বলিয়া পূর্বেই সিদ্ধান্ত করা হইয়াছে, তারা অবশ্যই ইহা হইতে দূরে অবস্থান করিতে থাকিবে। উহার সামান্যতম খসখসানি শব্দও তাহারা শুনিতে পাইবে না, তাহারা চিরদিন নিজেদের মনোমত দ্রব্য সামগ্রীর মধ্যেই ডুবিয়া থাকিবে। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون সেই চরম ও সাংঘাতিক বিপদের সময়ও তাহারা এতটুকু কাতর হইবে না, বরং ফেরেশতাগণ অগ্রসর হইয়া তাহাদিগকে সসম্মানে গ্রহণ করিবে এই বলিয়া, ইহা তোমাদের সেই দিন যাহার ওয়াদা তোমাদের নিকট করা হইত। সেই দিন যেদিন আমরা আসমানকে তাবিজের পৃষ্ঠাগুলির মতো ভাঁজ করিয়া রাখিব, যেভাবে সর্বপ্রথম আমরা সৃষ্টির সূচনা করিয়াছিলাম অনুরূপভাবে আমরা উহার পুনরাবৃত্তি করিব। ইহা একটি ওয়াদা বিশেষ, যাহা পূরণ করার দায়িত্ব আমাদের এবং এই কাজ আমাদের অবশ্যই করিতে হইবে। ওয়ালাকাদ কাতাবনা ফিল যাবুর মিন বাদি যিকরি আনাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আর যাবুর কিতাবের নসিহতের পর আমরা লিখিয়া দিয়াছি যে আমাদের নেক বান্দাগণই জমিনের উত্তরাধিকারী হইবে। ইহাতে এক মহাকল্যাণ নিহিত রহিয়াছে ইবাদতকারী লোকদের জন্য। হে মুহাম্মদ, আমরা যে তোমাকে পাঠাইয়াছি আসলে উহা বিশ্ববাসীর জন্য আমার রহমত বিশেষ। ইহাদিগকে বলো, আমার নিকট যে ওহি আসে তাহা এই যে কেবলমাত্র এক ইলা তোমাদের ইলা, এখন তোমরা আনুগত্যের মস্তক অবনত করিবে কি? فَإِن تَوَلَّوْا فَقُلْ آذَنْتُكُمْ عَلَى سَوَاءٍ وَإِنْ أَدْرِي أَقَرِيبٌ أَمْ بَعِيدٌ مَا تُوعَدُونَ তাহারা যদি অন্যদিকে মুখ ফিরাইয়া নেয় তাহা হইলে তুমি বলিয়া দাও, আমি তো প্রকাশ্যভাবে তোমাদিগকে সাবধান করিয়া দিয়াছি, এখন আমি জানি না যে তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা হইতেছে তাহা খুব নিকটবর্তী কিংবা বহু দূরে। আল্লাহ সেই কথাগুলিও জানেন যাহা উচ্চ কণ্ঠে বলা হয় আর তাহাও যাহা তোমরা গোপনে বলো। আমি তো মনে করি এই বিলম্ব সম্ভবত তোমাদের জন্য একটা ফিতনা স্বরূপ, আর তোমাদিগকে একটা বিশেষ সময় পর্যন্ত স্বাদ আস্বাদনের সুযোগ দেওয়া হইতেছে। রাসুল বলিল, হে আমার রব, ইনসাফ ও সত্যতা সহকারে ফয়সালা করিয়া দাও, আর হে লোকেরা, তোমরা যেসব কথাবার্তা বলো উহার মোকাবেলায় আমাদের মেহরবান রবই আমাদের জন্য সাহায্যের একান্ত নির্ভর।